আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন শুনছেন, আশা করি এর দ্বারা উপকৃত হবেন। ইসলামের অর্থের মূল উৎস বিশেষ করে মুসলিমদের দান খায়রাত এবং সাদাকা, যার দ্বারাতে ফান্ড তৈরি হবে এবং সেই ফান্ড থেকে মুসলিমদের নানা কাজে ব্যয় হবে। আল্লাহ তাআলা সেই ফান্ডে ব্যয় করতে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উদ্বুদ্ধ করেছেন। আমরা সেই আলোচনা করছিলাম, ধারাবাহিক আলোচনা, আরও কিছু কথা বাকি আছে বলবো আপনাদেরকে। যে আল্লাহ আমাদেরকে বলছেন দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। সূরা বাকারা 254 নম্বর আয়াত। হে ইমানদাররা, তোমরা খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো, মা রাজাকনাকুম, তোমাদেরকে যা আমি দান করেছি তার মধ্য থেকে তোমরা ব্যয় করো। সেই দিন আসার পূর্বে যেদিন তোমাদের জন্য না কোনো ক্রয় বিক্রয় থাকবে, ব্যবসা থাকবে, ওয়ালা খুল্লাতুন, আর না কোনো দোস্তি থাকবে, বন্ধুত্ব থাকবে, ওয়ালা শাফাআহ, আর না কোনো সুপারিশ থাকবে, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর কাফেররাই হচ্ছে জালেম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যয় করতে বলছেন সেই দিন আসার পূর্বে, মানে কেয়ামত আসার পূর্বে। আর তার মানে আমাদের জন্য মরণ আসার পূর্বে, মরণ হলেই আমাদের কেয়ামত শুরু, মরণ আসার পূর্বে তোমরা দান করো। সেই দিন আসার পূর্বে যেদিনে ক্রয় বিক্রয় থাকবে না, যে বিনিময়ে নিজেকে ছুটিয়ে নেবে, ঘুষ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেবে, কোনো উপায় নেই। আর সেদিনে কোনো বন্ধু বন্ধুর সহযোগিতা করবে না, লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসাই করবে না কেমন আছো বন্ধু, তাই না? মা ছেলেকে দেখে ছুটে পালাবে, বাপ ছেলেকে দেখে ছুটে পালাবে, ছেলে বাপকে মাকে দেখে ছুটে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে ছুটে পালাবে, আর স্ত্রী স্বামীকে দেখে ছুটে পালাবে, আর প্রত্যেককেই নিজে নিজের নাফসি নাফসি, এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন। আল্লাহু আকবার, কেবল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আয়াতে একটা কথা বলা হয়েছে, শাফাআত নেই, কিয়ামতে শাফাআত নেই, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। আবার শাফাআত আছে আল্লাহর অনুমতিক্রমে। শাফাআত কাল কিয়ামতে হবে চারটি শর্তে, চারটি শর্তে শাফাআত হবে, সুপারিশ হবে, আপনার হয়ে কেউ সুপারিশ করবে চারটা শর্তে। নম্বর এক, যার জন্য সুপারিশ করা হবে তাকে তৌহিদবাদী হতে হবে, তার মধ্যে যদি কোনো প্রকার শিরিক থাকে তার জন্য কোনো সুপারিশ হবে না। কোনো মুশরিক যদি শিরিক করে এবং সেই বাতিল মাবুদের কাছে আশা রাখে, হা ওলা সুফাআউনা ইনদাল্লাহ, যে ওরা কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, ধারণা ভুল। কারণ সুপারিশ পাওয়ার এক নম্বর শর্ত হলো যে তাকে তৌহিদবাদী হতে হবে। নম্বর দুই, যিনি সুপারিশ করবেন কাল কিয়ামতে তার সুপারিশ থাকার ক্ষমতা থাকতে হবে, তাকে পাওয়ার দিতে হবে। কে পাওয়ার দেবেন? আল্লাহ তাআলা। তার কি ক্ষমতা আছে? এই যে যার কাছে আমি সুপারিশের আশা করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনি কি পাওয়ার প্রাপ্ত? তিনি কি কাল কিয়ামতের দিনে সুপারিশ করার শক্তি রাখেন? যদি রাখেন তাহলে ঠিক আছে, যিনি যিনি রাখবেন তার কথা কোরআন হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে। নম্বর তিন, যার জন্য সুপারিশ করা হবে সেই সুপারিশে আল্লাহ তাআলাকে রাজি থাকতে হবে, ওয়া রাদিয়াল্লাহু কাওলা, যে যার জন্য সুপারিশ করছি তার জন্য সুপারিশ হোক, এটা আল্লাহ চাইবেন, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। আর নম্বর চার, যিনি সুপারিশ করবেন তাকে আল্লাহ তাআলার অনুমতি হতে হবে, তিনি অনুমতি পেলে তবে সুপারিশ করবেন। এই জন্য কোন আয়াতে বলা হয়েছে কেয়ামতে সুপারিশ হবে না, কোন আয়াতে বলা হয়েছে কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত শাফাত সুপারিশের মালিক কে? সমস্ত সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ। কোন আয়াতে বলা হয়েছে অনুমতি ছাড়া সুপারিশ হবে না, তার মানে অনুমতি হলে সুপারিশ হবে। আর কোন আয়াতে বলা হয়েছে, কোন জায়গায় বলা হয়েছে শরীয়তে যে সুপারিশ হবে, কিন্তু সুপারিশ হওয়ার যে মোটামুটি কি কারণে হবে, কিভাবে হবে, তার চারটি শর্ত উল্লেখ করা হলো। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশ হবে না, কেউ সুপারিশ করতে পারবে না। সুতরাং এই বিষয়টা মনে রাখা দরকার যে কোথাও বলা সুপারিশ হবে না, কোথাও বলে সুপারিশ হবে তার মানে কি? তার মানে হচ্ছে এইটা, এক জায়গায় এটা বলা হয়েছে তার মানে শর্ত নেই, আর যেখানে শর্ত ভিত্তিক বলা হয়েছে সেখানে শর্ত যখনই পূর্ণ হবে তখন সুপারিশ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাল কিয়ামতে আল্লাহর নবীর সুপারিশ নসিব করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন নবীর হাতে সুপারিশ আছে, আমরা জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন, তাই না? এই সুপারিশ কি আল্লাহর নবীর কাছে সরাসরি চাওয়া যাবে? যেমন এখন থেকে এখান থেকে বলতে পারেন আল্লাহর নবী, এখান থেকে আল্লাহর নবীকে ডাকা যাবে না। ব্যাস কাছে যান, আল্লাহর নবীর কবরে যান, মদিনায় যান, মদিনায় যখন জিয়ারতে যাবেন তখন কবরের সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবেন, বলা যাবে? কেন বলা যাবে না? যেহেতু আল্লাহর নবী শুনছেন না, আল্লাহর নবী আপনার কথা শুনছেন না। আর কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত সুপারিশের অধিকারী কে? আল্লাহ। তাহলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর নবীর কাছে চাওয়া কি হবে? শিরিক হবে, আর সেখানে চাওয়া অমূলক হবে। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি কাল কেয়ামতে আমাদের নবীর সুপারিশ নসিব করো। ঠিক আছে, এটা প্রাসঙ্গিকভাবে আনুষঙ্গিকভাবে আলোচনায় এসে গেল, তাই বলে ফেললাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে বলছেন, দান করো। যদি নিজেকে বাঁচাতে চাও, কাল কেয়ামতে উপকার চাও, তাহলে দান করে যাও। ব্যাংকে রাখছো, বহু ব্যাংকে, স্টেট ব্যাংকে রাখছো, ইউকো ব্যাংকে রাখছো, আরো কোনো ব্যাংকে রাখছো, আল্লাহর ব্যাংকে কিছু রাখো। এই ব্যাংকগুলোতে রাখছো না, এগুলো তোমার সাথে যাবে না। এই ব্যাংকের টাকা বড়জোর আপনার মরণ পর্যন্ত কাজে দেবে। এ হয়তো সুদ পাবেন, সামান্য সুদ, যে সুদ খাবেন তাতে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন, কিন্তু এর বিসাদাকাত, আল্লাহর ব্যাংকে যে টাকা রাখবেন আল্লাহ তাআলা তা বৃদ্ধি করেন, এমন বৃদ্ধি করেন যে আপনার সামান্য দান তিল তাল হয়ে যায় এবং কিয়ামতের মাঠে তা পাহাড় পরিমাণ হয়ে যায়। এমন বৃদ্ধি রূপে পাবেন আল্লাহর কাছে যে কাল আপনার যে সময় প্রয়োজন, যে সময় টাকার প্রয়োজন, ঠিক সেই সময়ে পাবেন। অতএব দান করুন, দান করুন আল্লাহর পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান কাবলাল খামস, ইগতানিম খামসান কাবলা খামস, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মরণ আসার আগে জীবনকে মূল্যায়ন করো। তার মানে মরণ আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও। এখানে আমরা বলবো মরণ আসার আগে দান করো, কারণ মরণের সময়ে দান করব বললে তখন আর কোনো লাভ হবে না, তখন যারা পাবার তারা পেয়ে যাবে। ওয়াসিহাতাকা কাবলা সাকমিক, আর তোমার সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। এখন তুমি ভালো আছো, রোগ নেই, বালা নেই, মাশাআল্লাহ সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছ, খুব আরামে ঘুরে বেড়াচ্ছ, এখন এই অবস্থাটাকে কাজে লাগাও, আল্লাহর পথে দাও, আল্লাহর পথে ব্যয় করো। যখন রোগাগ্রস্ত হয়ে পড়বে তখন তোমার আফসোস হবে যে হাই আফসোস, যখন আমি ভালো ছিলাম তখন কেন আমি জামাতে হাজির হইনি, এখন আফসোস হয় জলসা শুনতে যাব, এখন আফসোস হয় অমুক জায়গায় যাব, এখন আফসোস হয় জামাতে গিয়ে নামাজ পড়ব, কিন্তু আর যেহেতু আপনার পা ভেঙে গেছে। যখন সুস্থ ছিলেন তখন তার পায়ের কদর করেননি, আর এখন আফসোস হচ্ছে যে আমি জামাতে হাজির হব কিন্তু এখন পাচ্ছেন না, যেহেতু আপনি প্যারালাইসিসগ্রস্ত হয়ে গেছেন, আপনি রোগগ্রস্ত হয়ে গেছেন। অতএব রোগগ্রস্ত হওয়ার আগে যখন আপনি রোগমুক্ত থাকেন সেই অবস্থাকে আপনি মূল্যায়ন করুন এবং তাকে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করুন। ওয়া ফারাগাকা কাবলা শোগলেক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও। এখন অবসর আছো, ফ্রি আছো, মাশাআল্লাহ, এখন কোনো কাজ নেই, বসে বসে পেপার পড়ছো, পত্রিকা পড়ছো, জানে কত বড় রাজনীতিবিদ, সারা বিশ্বের খবর রাখছো, টিভিতে মুখ লাগিয়ে আছো, খবর, খবরের পর খবর, ঘন্টার ঘন্টায় খবর, আর সব খবর শুনে যাচ্ছ, যেন কত বড় যোগ্য লোক, কত বড় রাজনীতিবিদ, সারা বিশ্বের খবর, এই সামান্য কমলা লেবুর মতো মাথার উপরে সারা বিশ্ব, এত বড় বিশ্বকে চাপিয়ে রাখে মাথা ভার, এখানে খবর, ওখানে খবর, সারা, ঠিক আছে খবর রাখো, রাখতে নিষেধ না, কিন্তু তোমার যে অবসর সময়, তুমি যে সময় নষ্ট করছো, এমন এক সময় আসবে যে তুমি সময় কিনতে চাইবে অথচ সময় কেনা যাবে না। সময় পাস হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, নদীর স্রোতের মতো সময় বয়ে যাচ্ছে, আর তরবারির মতো সময় তোমাকে কাটতে আছে, কাটতে আছে, সময় তোমার মাঝে কাজ করে যাচ্ছে, তুমি সময়কে কাজে লাগাও। তোমার সাদা পাতা, সাদা খাতা উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে, সাদা খাতা সাদাই থেকে যাচ্ছে, সেই সাদা খাতায় কিছু লেখো, কিছু নেক আমল করো। সারাদিন পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, এমন উল্লেখযোগ্য কাজ তুমি করলে না। দৈনন্দিন জীবনে হয়তো পাঁচ ওয়াক্তে নামাজ পড়ো, নামাজ পড়লে আর টিভিতে বসে থাকলে, নামাজ পড়লে আর পেপারে বসে থাকলে, নামাজ পড়লে আর চায়ের আড্ডাতে বসে থাকলে, নামাজ পড়লে আর তাসের আড্ডাতে বসে থাকলে, নামাজ পড়লে আর কেরামের আড্ডাতে বসে থাকলে, নামাজ পড়লে আর ক্লাবে গিয়ে ক্লাবের মতো সেখানে এমন আচরণ করলে যে সেখানে শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা সময়ের হিসাব নেবেন। অতএব ব্যস্ততা আসার আগে, এমন ব্যস্ত হয়ে পড়বে সেই ব্যস্ততা আসার আগে, তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। ওয়া শাবাবাকা কাবলা হারামে, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। যৌবন এই সময় বসন্তকাল, এখন তোমার শক্তি সামর্থ্য তোমার এত, অতএব সেই বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, এবং তোমার দারিদ্র আসার আগে ধনবত্তাকে কাজে লাগাও। এখন তোমার ধন আছে, দান করো, আল্লাহর ওয়াস্তে দান করো। এমন সময় হয়তো আসছে যে তুমি গরিব হয়ে যাবে, আফসোস করবে দান করার জন্য, দান করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম আল্লাহর রাস্তায় দান করুন, এ সময় আপনার ক্ষমতা আছে, দু চারটি টাকা দু চার পয়সা আপনি দান করতে পারবেন, কিন্তু এমন সময় হয়তো আসছে আপনি জানেন না যে আপনি তখন একটা পয়সা দান করব বললেও, ইচ্ছা করলেও, মনে থাকলেও, কামনা হলেও, আশা অভিলাষ থাকলেও আপনি একটা পয়সা দান করার ক্ষমতা আপনি পাবেন না, নেই সেই সময় হাত খালি। অতএব হাত যখন ভর্তি আছে তখন এই সময়ে আল্লাহর ব্যাংকে কিছু করে জমা রাখুন, এমন ব্যাংক যে ব্যাংকে জমা রাখলে লাভ ছাড়া নোকসান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুন্নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নামের আগুন অপেক্ষা করছে, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও খেজুরের একটা টুকরো দিয়ে হয়। দানকে ছোট মনে করো না, দান যেমনই দেবে ছোট্ট জিনিসও দান করো, খেজুরের একটা টুকরা দিয়ে যদি হয় তা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহর ওয়াস্তে যদি সাদকা করা হয় সামান্য দান, এই সামান্য দান লক্ষ টাকা দান থেকেও বেশি উপকারী হতে পারে, লক্ষ টাকার দান থেকেও বেশি দামি হতে পারে এক টাকার দান। সুতরাং দানকে তুচ্ছ মনে করো না, যতটুকুই হোক আল্লাহর পথে দান করো। ফা ইল্লাম তাজিদু ফাবি কালিমাতিন তাইয়িবা, যদি একটা খেজুরের টুকরাও দান করার মতো তোমার না থাকে, হে গরিব মানুষরা তোমরা কি করবে, তাহলে তোমরা মানুষের সঙ্গে ভালো কথা বলো। ভালো কথা বললে কি হবে, সেটা সাদকা হয়ে যাবে, ভালো কথা বললে সাদকা হয়ে যাবে। আপনারা শুনেছেন সাহাবারা প্রতিদ্বন্দ্বিতায় এসে গেছিলেন বড়লোকদের সাথে, গরিব সাহাবারা বড়লোক সাহাবাদের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা নামাজ পড়ে যেমন আমরা নামাজ পড়ি, ওরা রোজা রাখে যেমন আমরা রোজা রাখি, কিন্তু ওরা ওদের অতিরিক্ত মাল আল্লাহর পথে ব্যয় করে, তারা গোলাম আজাদ করে, তারা জাকাত দেয়, তারা দান খায়রাত করে, আমরা তো করতে পারি না, তো আমাদেরকে এমন একটা আমল বলে দেন যে যে আমল করলে আমরা সওয়াবে ওদের সমান হয়ে যাব। আল্লাহু আকবার, দেখছেন, এ হচ্ছে মনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতামূলক মন, যে মন নিয়ে আমি সওয়াবে বেশি হব কিংবা ওদের সমান হব। দান করার ক্ষমতা নেই, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছেন দান করো, দান করো, দান করার মতো কিছু নেই, কিন্তু দান করার মতো সব আমরা পেতে চাই। ওরা যেমন সব পায় আমরা তেমন পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, প্রত্যেক নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো, কিংবা 33 বার আল্লাহু আকবার বলো, 100 পূর্ণ করতে একটা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাইকেল ওই দোয়া পড়ো, ব্যাস আমল শুরু হয়ে গেল, আমল শুরু হয়ে গেল। প্রতিদ্বন্দ্বিতা ওদের শুধু গরিবদের মনেই নেই, বড় লোকদের মনেও আছে, তাদের কাছে আস্তে আস্তে খবর হয়ে গেল যে এই ব্যাপার, আমরা দান করে গোলাম আজাদ করে যে সবগুলো পাই, ওরা তসবি পাঠ করেই সেগুলো পায়, তারাও সব শুরু করে দিল তসবি গুনতে। সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আশা করে সমান সমান সব নেওয়ার জন্য আমল শিখলাম, আমল করলাম, আমাদের বড় লোক ভাইরাও ধনী ভাইরাও সেই আমল করতে শুরু করে দিয়েছে, সুতরাং ওরা অগ্রবর্তী হয়ে যাচ্ছে, ওরা অগ্রসর হয়ে যাচ্ছে, আমলে ওরা অগ্রণী হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা অনুগ্রহ দান করতে থাকেন, তোমরা তোমাদের আমল করতে থাকো, ওরা ওদের আমল করতে থাকো। এখানে উদ্দেশ্যটা কি, যে শুধু দান করার কিছু নেই কিন্তু দান করার সব নেব, দান করার একটা বিশাল সব আছে, সেই সব আমরা কি করে পেতে পারি, মনের ভিতরে এই চাহিদা থাকা দরকার, তবেই মানুষ দান করতে পারবে, নচে দান করতে পারবে না, সে বৈকুণ্ঠ হয়ে যাবে, আর বৈকুণ্ঠ হওয়ার যে কত ক্ষতি সে কথা আপনারা অনেক জায়গায় শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা বলে আমার মাল আমার মাল আমার মাল, আরে তোমার মাল কি, ওয়াইন্না লাহু মিন মালিহি সালাসান, রাসূলের তার মাল হলো তিনটে। যদি বলে যে আমার মাল, তো তার মাল হলো তিনটে, মা আকালা ফা আফনা, যা খেয়ে সে শেষ করে ফেলেছে, ওয়ামা লাবিসা ফা আবলা, অথবা পরে ছিঁড়ে ফেলেছে কাপড়, যা খেয়ে শেষ করে ফেলেছে, পায়খানা হয়ে গেছে, সেটাই তার আসল মাল। আর যে কাপড় পরে সে ছিঁড়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, সেটাই তার আসল মাল। ওয়া আতা ফা আকনা, হ্যাঁ, আর যেটা দান করেছে, মানুষকে দান করেছে, আল্লাহর পথে দান করেছে, সেটাই হচ্ছে তার আসল মাল। তাহলে বোঝা গেল, আসল মাল হিসাবে যদি আপনি মাল, নিজের মাল জমা রাখতে চান, তাহলে আল্লাহর ব্যাংকে রাখতে হবে, আল্লাহর ব্যাংকে দিতে হবে। গরিবদেরকে দান করলে পরে সেই জিনিসটা আল্লাহর ব্যাংকে রাখা হয়। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর এছাড়া যে মাল মাল মাল মাল করছে, তা ছেড়ে যাবে, ছেড়ে যেতে হবে, ছেড়ে যেতে বাধ্য, নিজের ওয়ারেসিনদের জন্য ছেড়ে যেতে হবে, এটা কোনো উপায় নেই। সুতরাং সময় থাকতে আমাদেরকে কদর করতে হবে, সময়ের দান করে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একবার বাড়িতে ছাগল জবাই করা হলো, ছাগল জবাই করার পরে সে তার গোশত বিতরণ করা হলো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা বাকিয়া মিনহা, ওই ছাগলের গোশতের মধ্যে আর কতটা বাকি আছে, আর কতটা বাকি আছে গোশত? তখন আয়েশা বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, তার কাঁধের গোশত ছাড়া বাকি আর কিছু নেই। মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, তার কাঁধের গোশত ছাড়া আর বাকি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফিহা, বরং তার কাঁধের গোশত ছাড়া সবটাই বাকি আছে। তার মানে কি? তার মানে যেটা বাকি আছে ঘরে, যেটা আমরা খাবো, সেটা বাকি নেই, সেটাই নষ্ট হবে, আর বাকি যেগুলো দান করে দেওয়া হয়েছে মানুষকে, সেইটাই আসলে বাকি আছে, সেটাই আমরা কাল কিয়ামতের দিনে পাবো, আল্লাহর ব্যাংকে রাখা আছে। তাহলে যেটা খেয়ে নষ্ট করে দিই, সেটা আমাদের মাল না, আমাদের মাল হলো আসল মাল, যেটা আমরা মানুষকে দান করি, আল্লাহর রাস্তায় দান করি। অনেক মানুষ দান করে মনে করে কি আমার কম হয়ে যাবে, দান করলে কি হবে, খরচ করলে আমার কম হয়ে যাবে, তার থেকে গুনে গুনে রেখে দিই, গুনে গুনে রেখে দিই, তাহলে কি হবে, আমার কম হয়ে যাবে না। কিন্তু না, আসলে দান করলে মাল কমে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুন উকসিমু আলাইহিন, তিনটে বিষয়ে আমি কসম খাচ্ছি, কসম খেয়ে বলছি, তার মানে গ্যারান্টি দিচ্ছি, কি মা নাকাসা মালু আব্দিন মিন সাদাকাতে, বান্দা যখন খরচ করে তখন সেই সাদাকা তার মাল কম করে না, তার মাল কমিয়ে দেয় না। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে, যদি আপনাদের প্রশ্ন থাকে, প্রশ্নের মাধ্যমে আমরা বাকি সময়টা পার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে উত্তম দল হচ্ছে সেই দল, যে দলটি হক পথের দাওয়াত দিবে এবং বাতিল কাজে বাধা দিবে। তা আমি দেখছি অনেক মুসলমানদের মধ্যে অনেক দল বিভক্ত হয়েছে, তারা এক অপরকে বলে ওদের দলটা খারাপ, ওরা অন্য অন্য কথা বলে, মানে ভালো কথা বলে না, আর এই দল বলে আমাদের দলটা ভালো, এর মধ্যে মানে বিদাত থাকে। তো আমি বলতে চাইছি, কোন দলটি উত্তম, যে দলটি শুধু মুসলমানদের উপরে দাওয়াত দিবে, না পুরো পৃথিবীর সব মানুষদের জন্য দাওয়াত দিবে? আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এখানে একটা নির্দিষ্ট দল না, মুসলমানদের সবাই হচ্ছে খায়রা উম্মা, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। যে শ্রেষ্ঠ জাতির কাজ হলো যে তোমরা সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে। এটা যার যেমন ক্ষমতা, যেখানে যে পরিমণ্ডলে যে পরিবেশে সে বাস করে, তার যতটা যাওয়ার ক্ষমতা আছে, ততটা জায়গার মধ্যে, ততটা পরিধির মধ্যে সে সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে। যেমন একটা লোক তার ঘরের বাইরে যাওয়ার ক্ষমতা নেই, সে ঘরে ঘরের ভেতরে পরিবেশে এবং পরিবারের মধ্যে ভালো কাজে আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে। তেমনি গ্রামে সে নিজে যে জামাতে বাস করে সেই জামাতের ভেতরে, বাইরে গিয়ে যদি দাওয়াত দেওয়ার ক্ষমতা থাকে আর দাওয়াত দেওয়ার পুঁজি থাকে, প্রথম পুঁজিটা হলো কি, এলেম, যদি তার এলেম থাকে তা সে বাইরে গিয়ে দাওয়াত দেবে, তার যে ক্ষমতা আছে, যদ্দূর ক্ষমতা আছে সে দাওয়াত দেবে, কিংবা কোনো মিডিয়ার মাধ্যমে দাওয়াত দেবে, সারা বিশ্বে দাওয়াত দেবে, তার যদি ক্ষমতা থাকে সারা বিশ্বে দাওয়াত দেবে। এখানে যার যেমন ক্ষমতা তার তেমন দাওয়াতের কাজ করা জরুরি। দাওয়াতের কাজ সবসময় করতে হবে, এ নয় যে আমি ঘরে থাকলে দাওয়াতের কাজ নেই আমার, তা তো নয়, নিজের ঘর থেকে নিজের পরিবার থেকেই তো দাওয়াতের কাজ শুরু করতে হয়। অতএব যার যেমন ক্ষমতা আছে সে তেমন দাওয়াতের কাজ করবে এবং সেই হবে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি সমস্ত মুসলমানরাই, আর সমস্ত মুসলমানদের ওপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটা উম্মত, একটা দল হওয়া দরকার যে এই কাজ করবে। ঠিক আছে, তার মানে এই নয় যে বাকিরা করবে না, বিশেষভাবে তারা দাওয়াতের কাজ করবে যাদের এলেম আছে, আহলুল ইলম যারা। প্রথম ফরজ মানুষের উপরে কি? এলেম। তারপরে কি? আমল। আমলের পর কি? প্রচার। যাদের ক্ষমতা আছে তারা ওইভাবে প্রচার করবে, কিন্তু এর মানে এই নয় যে বাকি লোকরা বসে থাকবে, বরং বাকি লোকরাও, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, আর প্রত্যেকটা মানুষই হবে দায়ী। সে বাড়িতে আছে, বাড়িতে দায়ী, মহিলা পর্যন্ত দায়ী। সে নিজে যখন পরিবারে থাকবে, সেই বাড়ির পরিবেশের, তার থেকে বয়সে ছোট অথবা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শিক্ষা দেবে, সেও একজন আল্লাহর পথে দায়ী। সে নয় যে না আমার স্বামী আছে সে বলবে, আমি আমরা চুপচাপ থাকবো, না। বাড়িতে মুরব্বী আছে, এবার বাড়ির অন্যান্য লোক আছে, বাড়ির অন্যান্য লোক চুপচাপ বসে থাকবে মুখ বন্ধ করে তা না, যে বাড়ির মুরব্বী বলবে আমাদেরকে, আমরা কেন বলবো না, সবাই বলবে, সবাই সবারই জন্য বলবে। এক মোমেন অপর মোমেনের জন্য আয়না স্বরূপ, যখনই কোনো কালি দেখবে তখনই দেখিয়ে দেবে যে ভাই তোমার মুখে কালি আছে, তাই না? তোমার মুখে কালি আছে, এটা দেখিয়ে দিতে হবে। প্রত্যেক মোমেনের দায়িত্ব তার দাওয়াতের কাজ, তার পরিধির মাঝে সে করে যাবে, সে তার পরিমণ্ডলে যেটুকু আছে, যখন দেখবে যে কোনো খারাপ কাজ হচ্ছে তখন মানরা আমিন কুম্মুন কারান, যে ব্যক্তি দেখবে কোনো গরহিত কাজ হচ্ছে সে যেন তা পরিবর্তন করে। কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে উপদেশ দেবে যে ভাই এটা করতে হয় না, এটা করো না। আর যদি তাতেও শক্তি না হয়, তাতেও করতে না পারে, ইমান দুর্বল থাকে, তাহলে মনে মনে কি করবে? ঘৃণা জানবে। বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়ী, যে নিজে নিজের দায়িত্ব, নিজের পরিবেশে, নিজের পরিমণ্ডলে, নিজের শক্তি অনুযায়ী দাওয়াতের কাজ করে যাবে। আর এখানে কেউ নিজেকে ছোট ভাববে না, ছোট ভাববে না মানে তার এলেম নেই দাওয়াতের কাজ করবে, সেরকম কাজ করে সে করবে না, যতটা তার ক্ষমতা আছে, যতটুকু তার এলেম আছে সেই ভাবে সে করবে। এমন নয় যে তার এলেম নাই আর ফতোয়া দিতে শুরু করে দিল, না, এটাও তো আবার ভ্রষ্টতা, তাই না? সে নিজেও ভ্রষ্ট হবে, পরকেও ভ্রষ্ট করবে, এরকম কেন কাজ করবে? তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে, সে বোঝা নিজের মাথায় চাপিয়ে নিল, তাতে তো ক্ষতিগ্রস্ত হবে, জাতিও ক্ষতিগ্রস্ত হবে, যে নিজেকে মুফতি সেজে ফতোয়া দেবে আর লোকে তাকে ফতোয়া জিজ্ঞেস করবে, ভুল ফতোয়া দিয়ে জাতিকে ভুল পথে চালাবে, তাতেও এক সমস্যা আছে। সুতরাং যার যেমন শক্তি, যার যেমন পরিমণ্ডল, পরিবেশ, সেই অনুযায়ী সে দাওয়াতের কাজ করবে, আর সে তার থেকে বেশি করবে না, আর সে নিজেকেও না আমার কোনো ক্ষমতা নেই বসে দুর্বল হয়ে বসে থাকবে তাও চলবে না, মন্দ কাজ দেখলে বাধা দিতে হবে, ঘরের ভিতরে হোক বাইরে হোক, যে যেমন পারবে তাকে বাধা দিতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।